نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلْيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتعال المبطلين وتعبيل الجاهلين وقال عليه الصلاة والسلام بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام سرد سبابتي হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধি সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, রাজধানী ঢাকা শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শরিয়া মালিবাগের উদ্যোগে আয়োজিত এই মুবারক মহাসমাবেশে আমরা সমবেত হয়েছি। তাই মাদ্রাসা শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আরোপ করার আশায় আমি পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি যে কথাগুলি আপনাদের খেদমতে আরজ করতে চাই তার একটা ফিরিস্তিও আলোচনা শুরু করার আগেই আপনাদের সামনে উল্লেখ করে দিতে চাই। আমি একটা সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে আপনাদের কাছে পেশ করতে চাই যে বর্তমান সমাজে ইসলামী শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষা গভীর চক্রান্ত জালে আবদ্ধ। সেই চক্রান্তের গোড়া অনেক দূরে। চক্রান্তটা কেন শুরু হলো, কোত্থেকে চক্রান্ত শুরু হলো, চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, এদের পরিচয়টা আগে আপনাদের সামনে ভূমিকা স্বরূপ পেশ করতে চাই। তারপর এই চক্রান্তের কারণে আপনারা মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তাদের চক্রান্তের কারণে যেন সন্দিহান না হন, সেজন্য আজকে আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে পাঁচটা প্রশ্নের জবাব পেশ করতে চাই। প্রথম প্রশ্ন হবে, মাদ্রাসা কি? দুই নম্বর প্রশ্ন, মাদ্রাসা কেন? তিন নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? চার নম্বর, মাদ্রাসা শিক্ষার আদর্শ কি? পাঁচ নম্বর, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? এই প্রশ্নের জবাবগুলি সর্বস্তরের মুসলমানদের জানা থাকলে কোন চক্রান্তকারী তাদের সামনে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কোন চক্রান্ত জাল বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সদা সর্বদা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, বাস্তব কথা শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি টিকে থাকে জাতি টিকে থাকবে, শিক্ষা যদি ভেঙ্গে পড়ে জাতি ভেঙ্গে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জাতি শব্দটাও কোন সময় রাজনৈতিক পরিভাষায় ব্যবহৃত হয়, কোন সময় ধর্মীয় পরিভাষায় ব্যবহৃত হয়। রাজনৈতিক পরিভাষায় শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীকে জাতি বলা হয়। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যারা বসবাস করি আমরা, আমরা সবাই বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি। কিন্তু ধর্মীয় পরিভাষায় এক ধর্মাবলম্বী সারা বিশ্বের যে কোনো দেশে বসবাস করুক না কেন, এক ধর্মাবলম্বী সবাই এক জাতি। এ হিসাবে সারা বিশ্বের সর্বত্র প্রায় 150 কোটি মুসলমান বর্তমান দুনিয়ার যেখানে যেখানেই বসবাস করে তারা সবাই একটা জাতি, এবং এই জাতিটার নাম মুসলিম জাতি। রাজনৈতিক শিক্ষা যদি রাজনৈতিক জাতির মেরুদণ্ড হয় তাহলে ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা কোন জাতির মেরুদণ্ড? ইসলামী শিক্ষা মুসলিম জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা টিকে থাকলে মুসলিম জাতি টিকে থাকবে। ইসলামী শিক্ষা ধ্বংস হয়ে গেলে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই দুইটা জাতির মধ্যে, রাজনৈতিক জাতি আর ধর্মীয় জাতি, দুইটা জাতির মধ্যে কোন জাতিটা সংকীর্ণ আর কোন জাতিটা ব্যাপৃত। রাজনৈতিক জাতি সংকীর্ণ, মুসলিম জাতি ব্যাপৃত। সুতরাং রাজনৈতিক জাতির শিক্ষাও সংকীর্ণ, মুসলিম জাতির শিক্ষাও ব্যাপক। এই মুসলিম জাতির শিক্ষা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান দুনিয়াতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। সেই চক্রান্তের গোড়া কোথায় আমি আপনাদের তার সন্ধান দিতে চাই, মুখস্থ কথার দ্বারা নয়, প্রমাণ সাপেক্ষে। ইসলামী শিক্ষা ধ্বংস করে দেওয়ার আন্তর্জাতিক চক্রান্তের গোড়া কোথায় তার সন্ধান দিতে চাই, এবং এই চক্রান্তের হাতিয়ার হিসাবে কারা কারা মির্জা ফরির ভূমিকা পালন করছে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য। আন্তর্জাতিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য কিছু মির্জাফর হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে, এরা কারা এদেরকেও চিহ্নিত করা দরকার। আপনারা সচেতন জাতি হিসাবে জানা থাকার কথা, 2001 সালের 11 সেপ্টেম্বরে আমেরিকান টুইন টাওয়ার ধ্বংস করা হয়। সেই টুইন টাওয়ারে, ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কাজ করত। দুর্ঘটনার সময় একটা ইহুদিও সেখানে উপস্থিত ছিল না। সুতরাং ঘটনাটা মুসলমানদের পরিকল্পিত। মুসলমানদের পরিকল্পিত না, কেমনে বললেন? ঘটনাটা মুসলমানদের পরিকল্পিত তাদের, তাহলে এটা একটা দুর্ঘটনা না ইহুদিদের সাজানো নাটক? আজ থেকে ভালো রকম স্মরণ রাখবেন, 2001 সালে আমেরিকান টুইন টাওয়ার ধ্বংসের ঘটনা কোন দুর্ঘটনা নয়, এটা ইহুদিদের সাজানো নাটক। এখান থেকে ইসলামী শিক্ষা ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে। এই নাটকের দায়ভার গায়ের জোরেই গোয়ার তুমি করে নিরীহ আফগানি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। তার ফসল হিসাবে আফগানিস্তানের ক্ষমতায় গদিতে আমেরিকার পুতুল সরকার বসানো হয়। পরবর্তী 2003 সালে ইরাকি মুসলমানদের উপর এদের কুনজর পড়ে। তখনকার ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র আবিষ্কার করার অপবাদ উত্থাপন করা হয়। অভিযোগ না অপবাদ? অভিযোগ তো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, অপবাদ তাই না? অপবাদ শুনো নাই মিথ্যা? এই মিথ্যা অপবাদের অজুহাতে যখন 2003 সালে ইরাকের নিরীহ মুসলমানদের উপর আমেরিকার বিশ্ব সন্ত্রাসী সৈনিকেরা ঝাঁপিয়ে পড়ল, সারা বিশ্বের বিবেকবানদের মাথায় প্রশ্ন জাগল, অপরাধটা কি? এমন কোন বিবেকবান থাকতে পারে যার মনে এই প্রশ্ন জাগবে না যে ইরাকি মুসলমানদের অপরাধটা কি? আপনাদের কারো কাছে এই হামলার জন্য ইরাকি মুসলমানদের কোন অপরাধ জানা থাকলে এই মুহূর্তে বলতে পারেন, কোন অপরাধ নাই। এবার প্রশ্ন আসলো, নিরপরাধী মুসলমানদেরকে হামলা করা হলো কেন? এই প্রশ্নের কোন জবাব না পেয়ে একটা জবাব গড়ে তোলা হইল, একটা জবাব রচনা করা হইল, সেটা হলো 2004 সালের 11 সেপ্টেম্বর। এক সালের 11 সেপ্টেম্বর নয়, 2004 সালের 11 সেপ্টেম্বরে ঢাকাস্থ জার্মান দূতাবাস এর উদ্যোগে বিশ্ব সন্ত্রাস নির্মূল বিষয়ক একটা সেমিনার, আন্তর্জাতিক সেমিনারের আয়োজন হয়। সেই সেমিনারে প্রধান বক্তা হিসাবে জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হয়। তিনি তার মূল বক্তব্যে বলেন, 2004 সালের 11 সেপ্টেম্বর ঢাকাস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে আয়োজিত সেই আন্তর্জাতিক সেমিনারে খ্রিস্ট ধর্মাবলম্বী জার্মান প্রফেসর প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্যে বলেন, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। এবার সবগুলি হামলার কারণ তৈরি হয়ে গেল, সবগুলি হামলার কারণ আফগানি মুসলমানদের উপর হামলার জন্য টুইন টাওয়ারের কারণে তোমরা দায়ী না হইলেও তোমরা সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছ, তোমাদের নবী নিজেই ছিল সন্ত্রাসী, সুতরাং আর কোনো কারণ লাগবে না তোমাদেরকে হামলা করার জন্য। বলুন, সারা বিশ্বের মুসলমানদের উপর এইভাবে বিশ্ব সন্ত্রাসীদের হামলার কারণ রচনা হইল কিনা? এবার বলুন, কোন দেশের মাটিতে কারণটা রচনা হইল? বাংলাদেশ। 14 কোটি মুসলমানের বাংলাদেশের মাটিতে এই বিশ্ব সন্ত্রাসীরা যে মুসলমানদের উপর হামলা করে চলেছে একের পর এক করে, তার কারণ রচিত হলো 14 কোটি মুসলমানের বাংলাদেশের রাজধানী ঢাকার জার্মান দূতাবাসে। সুতরাং এখন থেকে মুসলমানকে হামলা করার জন্য, মুসলমানকে মারার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য আর কোন কারণ লাগবে না। প্রফেসর হ্যান্সের বক্তব্যের দুটি কথাই যথেষ্ট। একটা হলো ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, আর একটা হলো ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। এই দুটি কথা মেনে নিলে আরো কোন কারণ লাগে বিশ্বের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাতে? এ প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে যায়, আপনাদের না বলে পাশি। এক দেশে এক কুখ্যাত চোর ছিল, কুখ্যাত চোর, চোরের নাম ছিল কালুমিয়া। কিন্তু কুখ্যাতির কারণে মানুষ তাকে কালুমিয়া বলে না, বলে কাল্লা সুরা। সে কেমন চতুর, কুচতুর! তার উদাহরণ শুনুন, কাল্লা সুরা বাজারে গিয়া দেখে এক দোকানদার তার ক্যাশের টাকা গুনে, বলল, আরে ভাই তুমি যে ক্যাশের টাকা গুনো, কাল্লা সুরা দেখলে তো তোমার টাকাগুলি নিয়ে যাবে। দোকানের মালিক বলে, আরে ভাই কাল্লা সুরা তো টাকা চুরি করে নেয়, আমার সামান থেকে তাকে কিভাবে নেবে? সে বলে, তুমি যদি বুঝতে চাও আমি বুঝাতে পারবো। দোকানদার বলে, বুঝাও তো। যেই বলে বুঝাও তো, সেই কাল্লা সুরা তার কাছে বসে গেল, বসে বলল, এভাবে তোমার পাশে বসে পড়বে। তারপর তার সামান থেকে টাকাগুলি নিজের হাতে নিয়ে বলল, এভাবে তোমার সামনের টাকা তার হাতে নেবে। তারপরে সেই টাকাগুলি নিজের পকেটে ঢুকাইয়া বলল, এইভাবে তোমার টাকাগুলি তোমার চোখের সামনে তার পকেটে ঢুকাবে। তারপরে দাঁড়িয়ে বললো এভাবে দাঁড়াবে, তারপরে দিল দৌড় আর বলতে লাগলো এভাবে দৌড় দিবে। দৌড় দেওয়ার পর দোকানদারের খবর হইল, নিয়ে গেল তো। এবার দোকানদার চেঁচামেচি শুরু করলো, কাল্লাসুরা টাকা নিয়ে গেল, কাল্লাসুরা টাকা নিয়ে গেল। বাজারের লোকজন বের হয়ে আসলো, লোকের ভিড়ের মধ্যে পড়ে গেল কাল্লাসুরা। অবস্থা বেগতিক দেখে বলতে লাগলো কাল্লাসুরা, আরো জুড়ে বলতে লাগলো কাল্লাসুরা টাকা নিয়ে গেল, কাল্লাসুরা টাকা নিয়ে গেল। গল্পটা বুঝে থাকলে বলুন, কাল্লাসুরা নিদে কেন বলে কাল্লাসুরা টাকা নিয়ে গেল? বাজারের লোকেরা যেন বুঝতে না পারে যে সে নিদেই কাল্লাসুরা। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে সন্ত্রাস নির্মূল করো, সন্ত্রাস নির্মূল করো স্লোগানটা আমেরিকার থেকে উত্থাপন করা হয়েছে। কেন করা হয়েছে? যেন যেন বিশ্ব বাজারের কেউ বুঝতে না পারে আমেরিকাই বর্তমান বিশ্বের সেরা সন্ত্রাসী। আরম্ভ হইল মুসলিম জাতিকে ধ্বংস করার আন্দোলন। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কি আরম্ভ হইল? মুসলিম জাতিকে ধ্বংস করার আন্দোলন আরম্ভ হইল কিসের নামে? সন্ত্রাস দমন। কাজেই মুসলিম জাতির মেরুদণ্ড যে ইসলামী শিক্ষা, না প্রসঙ্গ ভুলে গেলেন? এবার বলুন তো, মুসলিম জাতির মেরুদণ্ড কোনটা? ইসলাম শিক্ষা। ইসলামী শিক্ষা যদি টিকে থাকে তাহলে এত চক্রান্ত করেও কোনদিন মুসলিম জাতিকে ধ্বংস করা যাবে না। এবার দ্বিতীয় দফা আন্দোলন। এতদিন ছিল মুসলিম ধ্বংস করার আন্দোলন সন্ত্রাস দমনের নামে, এবার দ্বিতীয় দফা আন্দোলন চলেছে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার আন্দোলন সন্ত্রাস দমনের নামে। মাদ্রাসা শিক্ষা ধ্বংস করার আন্দোলন চলেছে কিসের নামে? বলা হয় মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়। এইরকম চক্রান্তমূলক কথাগুলি যদি জাতি গ্রহণ করে ফেলে আর এই জাতির সহযোগিতায় যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া যায়, শিক্ষা কি জাতির? মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া মানে মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া, তারপর আর মুসলিম জাতি টিকে কোথা? এই হইল সমস্ত আন্তর্জাতিক ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক চক্রান্তের নীল নকশা। সমস্ত আন্তর্জাতিক চক্রান্তের নীল নকশা। এই নীল নকশা এবার বলুন তো, আমার সংক্ষিপ্ত ভূমিকা বুঝে থাকলে, তৈরি হয়েছে কোথায়? কাদের হাতে? ইহুদি খ্রিস্টানদের হাতে। এবার শুনুন, এই নীল নকশা বাস্তবায়নে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে কারা? এই নীল নকশা বাস্তবায়নে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে কারা? যে সমস্ত মুসলমানের সন্তানেরা বলে মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয়, এরা ওই সমস্ত নীল নকশা তৈরিকারীদের হাতের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবার আর একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমানে ইংরেজি কোন মাস চলে? আজকে কত তারিখ? এক বছর আগে আরেকটা ফেব্রুয়ারি মাস বাংলাদেশে এসেছিল, ওই মাসে 25 তারিখ বলতে কোন তারিখ ছিল? ওই তারিখেও কোন দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছিল? সেটা কি? পিলখানায় কি হয়েছিল? বিডিআর এরা বাংলাদেশের কোটি কোটি টাকা ব্যয় করে যে সমস্ত সেনা অফিসার তৈরি করা হয়েছিল, এরা বাংলাদেশের জাতীয় সম্পদ ছিল কিনা? শতাধিক সেনা অফিসারকে বিডিআরেরা হত্যা করে দেন। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, এটা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, সন্ত্রাসী নয়। তাইলে সন্ত্রাসের ডেফিনেশন কি আগে এটা ঠিক করতে হবে। এটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় তাহলে সন্ত্রাসের ডেফিনেশন কি, আর এটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে সেনা অফিসারদের হত্যাকারী সন্ত্রাসীরা কোন কোন কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছিল তা বের করতে হবে। তাহলে সন্ত্রাসী উৎপাদন হয়, সন্ত্রাসী উৎপাদন হয় না বলে পিলখানার ঘটনা ঘটল না? হয়। কিন্তু প্রশ্ন হল এখানে না সেখানে? কুদুর পিন্ডি কুদুর গারে কেন? এই কুদুর পিন্ডি কুদুর গারে যারা চাপায় তারাই নীল নকশা তৈরিকারীদের খেলার পুতুল। এই মাদ্রাসার প্রবীণ ফুজলাদের একজন বলে গেছেন, কওমি মাদ্রাসায় সরকারি স্বীকৃতি না থাকা এটা কওমি মাদ্রাসার কোন অভাব বলে আমরা মনে করি না। এই কথার একটা বরকত দেখুন, কওমি মাদ্রাসা শিক্ষাপত্ররা যদি বাংলাদেশ সরকারের অনুমোদিত হইত তাহলে বিডিআরে ভর্তি হওয়ার সুযোগ থাকত। আজকে বলা যাইত সেনা অফিসার হত্যাকারীদের সবাই কওমি মাদ্রাসা শিক্ষাপ্রাপ্ত, সবাই না দু চারজন, একজন না, কেমনে বুঝলেন? প্রমাণ কি? কওমি সার্টিফিকেট নিয়ে বিডিআরে ভর্তি হওয়ার উপায় নাই। আল্লাহর প্রতিষ্ঠান আল্লাহ কিভাবে রক্ষা করলেন? এই কওমি মাদ্রাসা আপনারা বিশ্বাস করবেন, একটা কথা বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। মুখস্ত বললে হবে না, প্রমাণ লাগবে ইনশাআল্লাহ। পাঁচ প্রশ্নের জবাবে ভিতর দিয়া প্রমাণ বের হয়ে আসবে। কওমি মাদ্রাসা কার প্রতিষ্ঠিত? বিশ্বাস হয়? প্রমাণ লাগবে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ লাগবে ইনশাআল্লাহ। পাঁচ প্রশ্নের জবাবের ভিতর দিয়া প্রমাণ বের হয়ে আসবে এই কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পুরুষ, সুতরাং কওমি মাদ্রাসা আল্লাহর প্রতিষ্ঠান। আল্লাহর প্রতিষ্ঠান আল্লাহ কিভাবে রক্ষা করে? সরকারি সার্টিফিকেট না থাকায় সেনা অফিসার হত্যাকারীদের তালিকায় কওমি শিক্ষিতদের ঢুকাবার কোন ফাঁক আল্লাহ কুদরতি ব্যবস্থায় বাকি রাখেননি। এটা জ্বলন্ত প্রমাণ যে আল্লাহর প্রতিষ্ঠান আল্লাহ রক্ষা করে। বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী উৎপাদন হয়? এত সহজ জবাব, কিন্তু প্রশ্ন হলো এখানে না সেখানে? প্রমাণ কি? প্রমাণ 25 ফেব্রুয়ারি, প্রমাণ 25 ফেব্রুয়ারি। এই 25 ফেব্রুয়ারি এই এই তারিখটা সারা জীবন স্মরণ থাকবে। বাংলাদেশে সন্ত্রাসী উৎপাদন হয়, প্রমাণ? আর একটা কথা, কওমি মাদ্রাসায় সন্ত্রাসী উৎপাদন হয় না তার প্রমাণ ২৫ ফেব্রুয়ারি। তাহলে কওমি মাদ্রাসাকে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করা, এটাও কি আরেকটা সাজানো নাটক নয়? এবার আরেকটা কথা আপনাদের জিজ্ঞেস করি, বাংলাদেশ সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণ হওয়ার কারণে বাংলা ভাইকে ফাঁসি দিয়েছে, হ্যাঁ শেখ আব্দুর রহমানকেও ফাঁসি দিয়েছে, এরা দুজন কোন কওমি মাদ্রাসার ছাত্র? কোনটারই না। ডক্টর আসাদুল্লাহ গালিবকে গ্রেফতার করা হয়েছে শুধু সন্ত্রাসী অভিযোগের কারণে। ডক্টর আসাদুল্লাহ গালিব কোন কওমি মাদ্রাসা পড়ুয়া? তার না, কাঁধে কাঁধে কওমি মাদ্রাসাতেই সন্ত্রাসী তৈরি হয়। কওমি মাদ্রাসা মানে সরকারি প্রশাসন মুক্ত, আর আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সরকারি প্রশাসনের আওতাভুক্ত। তাহলে সন্ত্রাসীগুলি উৎপাদন হয় প্রশাসন মুক্ত প্রতিষ্ঠান থেকে না সরকারি প্রতিষ্ঠান থেকে? সরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাসী উৎপাদন হলে এই সন্ত্রাসীর কারণে যদি সরকারের কোনো মাথা ব্যথা থাকে তাহলে এটার নাম হল সরকারের স্বার্থকতা। সরকারের স্বার্থকতা না ব্যর্থতা? ব্যর্থতা। এই ব্যর্থতার কারণ কি? এই ব্যর্থতার কারণ হল বর্তমান বিশ্বের যত সরকার সন্ত্রাস দমন সন্ত্রাস দমন ওজিফাটা জপে নিজের মস্তিষ্ক প্রসূত অজুফার ওজিফা নয়, নীল নকশা তৈরিকারীদের শিক্ষা দেওয়া অজিফা জপে। এই জন্য ওজিফা জপলে কোনো কাজ হবে না। ইঁদুর তোমাদের আস্তিনের ভিতর, ইঁদুর কোথায়? আস্তিনের ভিতর। অজিফার দ্বারা ইঁদুর নির্মূল হবে না, শিখতে হবে সন্ত্রাসের ডেফিনেশন এবং শিখতে হবে সন্ত্রাস দমন ব্যবস্থা। আল্লাহর কসম, সন্ত্রাস দমন ব্যবস্থা একমাত্র কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে, দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নয়। আমার সেই ব্যবস্থা আলোচনা করার সময় আজকে হাতে নাই, পাঁচ প্রশ্নের জবাব দিতে হবে। শুধু এতটুকু স্মরণ রাখুন, সন্ত্রাস দমন ব্যবস্থা একমাত্র কোথায় শিক্ষা দেওয়া হয়েছে? একমাত্র কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে তুমি সরকার হওয়ার জনগণ হও, তুমি জাতীয় নেতা হওয়ার আন্তর্জাতিক নেতা হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শিক্ষায় যারা মূর্খ এদের দ্বারা কোনদিন সন্ত্রাস দমন সম্ভব হবে না। মহতরম হাজিরিন, এবার আমি সংক্ষেপে আমার পাঁচটা প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ভূমিকার কথা শেষ হল, ভূমিকাটা এজন্য বলেছি আজকে এই পাঁচ প্রশ্নের জবাবের দরকার হলো কেন, ওই প্রশ্নের জবাব বুঝার জন্য ৩৩ মিনিট ভূমিকা, ৩৩ মিনিট। এক আন্তর্জাতিক চক্রান্তের শিকার সন্ত্রাস দমন নামক একটা স্লোগানের দ্বারা গোটা বিশ্ব মানবতা একটা বিশেষ এই কারণে ওই চক্রান্তটা সম্পর্কে সচেতন হতে পারলে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যে কথাগুলি প্রশ্নোত্তর আকারে পেশ করা হবে ওই কথাগুলি বোঝা সহজ হবে। তাই ভূমিকা স্বরূপ আগে চক্রান্তের গুড়া কোথায় এবং কারা হাতিয়ার হিসাবে মীর জাফরের ভূমিকা পালন করছে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে। এবার পাঁচ প্রশ্নের জবাব। এক নম্বর, মাদ্রাসা কি? এক নম্বর প্রশ্নটা মাদ্রাসা কি? এক কথায় জবাব, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। এক কথায় জবাব, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা কি? কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। আর হাদিস, কোরআন বহির্ভূত কিছুই নয়, কোরআনেরই রেখা। হেকা, কোরআন বহির্ভূত কিছুই নয়, কোরআনেরই রেখা। আরবি ভাষা কোরআন বুঝার জন্য মাধ্যম, কোরআন বুঝার জন্য আরবি ভাষা মাধ্যম। এর একটা প্রমাণ পেশ করি, শুনুন। বর্তমান বিশ্বের ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন, মুসলমানদের ধর্মগ্রন্থ ইসলামী শিক্ষার মূল গ্রন্থ কোরআন, এটাকে ভুল প্রমাণ করার জন্য কোরআন শিখতে এসেছিলেন। এটাকে ভুল প্রমাণ করে দিতে পারলে গোটা ইসলাম ধর্মটাই ভুল প্রমাণিত হয়ে যাবে। সেই অসৎ উদ্দেশ্যে তিনি কোরআন শিখতে এসেছিলেন। এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শী না হয়ে কোরআন শিকার কোন উপায় নাই। অথচ আমাদের সমাজে আজকাল অনেক পণ্ডিত কেমন পাওয়া যায়, লাইব্রেরি থেকে কোরআনের অনুবাদ কিনে নিয়ে অনুবাদ পরে পরে মুফাসসিরে কোরআন হয়ে যায়। কোন দিকে কথা বলবো কোন দিকে না, একটা শুধু মুফাসসিরে কোরআন সম্পর্কে একটা কথা বলি শুধু শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন একা এতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعِ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে কোরআন জপতে থাকবেন না। আল্লাহ রাসূল প্রথম প্রথম এমনটা করতেন, একদিকে আল্লাহ কোরআন নাযিল করতে থাকতেন, অপর দিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কারণ রাসূলের উদ্দেশ্য হলো নাযিল শেষ হতে হতে আমি যদি সবগুলি শব্দ মুখস্থ করে রাখতে না পারি, যে শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সে শব্দটা আমার উম্মত পাবে কোথায়। এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল করতেন কি, একদিকে আল্লাহ নাযিল করতে থাকতেন আর তাৎক্ষণিকভাবে রাসূল তা তাড়াহুড়া করে জপ করতে থাকতেন। আল্লাহ বাধা দিয়ে বলেন এমনটা করবেন না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, আমার নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখায় দেব। কাজেই নাযিল করার সময় শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবে। অতঃপর আমি নিজে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি নিজের দায়িত্বে, আল্লাহ বলেন আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন এর মর্ম শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাযিল হইল সেই নবীকে কোরআনের মর্ম শিক্ষা দিতে হইল কার, আল্লাহ। সুতরাং আপনি লাইব্রেরি থেকে কোরআনের ট্রান্সলেশন কিনে ঘরে বসে বসে পরে মুফাসসির কোরআন হতে পারবেন না কেন, বুঝেন নাই ব্যাপার? সেবার কিছু আর বলার সময় আমার হাতে নেই, ওইটা আমার আলোচ্য বিষয় না। মুফাসসির কোরআন, কোরআনকে মুফাসসির হোনে কে লিয়ে বহুত বড়ে দর্জে কে আলিম হোনে কি জরুরত নেই, আরবি জবান মে শুদ্ধ বুদ্ধ রাখনে ওয়ালে প্রফেসর ভি মুফাসসির কোরআন হো সিকতা হ্যায়। ডক্টর মরিস বুকাই, এই উর্দুটা হইল আবুল আলা মওদুদি সাহেবের উক্তি। তিনি বলেন কোরআনের ব্যাখ্যার জন্য পারদর্শী কোন আলেম হওয়ার দরকার নয়, কোন রকম আরবি ভাষা কোন রকম বুঝেন এমন প্রফেসর মুফাসসিরে কোরআন হওয়ার জন্য যথেষ্ট। আমি ওইদিকে যাও আমার আজকে উদ্দেশ্য নয়, আমার মূল আলোচনা মাদ্রাসা শিক্ষার মধ্যে থাকা, কথায় কথায় আসলো ওই জন্য আরেকটা কথা বলে ফেলি। আবুল আলাম মওদুদি সাহেবের লেখা তফসির, তফসির নয় মন গড়া তফসির, নাম তফিমুল কোরআন, নাম তফিমুল কোরআন। এর ভূমিকার একটা কথা আপনাদেরকে বলি আর শেষের দিকের একটা কথা আপনাদেরকে বলি। এর ভূমিকায় তিনি লেখেন, আমি পূর্ববর্তী মুফাসসিরদেরও অনুসরণ করিনি, পরবর্তী মুফাসসিরদেরকেও অনুসরণ করিনি, আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি তফিমুল কোরআনে হুবহু তাই লিখেছি। আর আল্লাহ রাসূলকে বলেন নিজে নিজে পরে মনে মনে কোরআন বুঝবেন না, আমি আল্লাহ উস্তাদ হইয়া আপনাকে ছাত্র বানাইয়া কোরআন বুঝাইলে পরে কোরআন বুঝবেন। স্বয়ং রাসূলকে বলেন আল্লাহ উস্তাদ হইয়া কোরআন শিক্ষা দিলে পরে রাসূল কোরআন বুঝবেন। আর মওদুদি সাহেব বলেন আমি পূর্ববর্তী মুফাসসিরদের কাছেও কোরআন শিখতে যাইনি, পরবর্তী মুফাসসিরদের কাছেও কোরআন শিখতে যাইনি, আমি নিজে নিজে কোরআন পরে মনে মনে বুঝেছি, আর যা বুঝেছি হুবহু তাই তাফহিমুল কোরআনে লিখেছি। এটা হলো তাফহিমুল কোরআনের পরিচয়। এই তাফহিমুল কোরআনের শেষের দিকে সূরা নসর, সূরা নসরের ব্যাখ্যা বলবো না, অপব্যাখ্যা বলবো, তফসির বলবো না, মন গড়া তফসির বলবো, আপনারা এই ফয়সলা করবেন কি লেখে শুনেন। সূরা নসরের ব্যাখ্যা প্রসঙ্গে লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগীতে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। এটা উর্দু ভাষায় তার লেখা মূল গ্রন্থ, বাংলায় অনুবাদিত আছে। যারা উর্দু বুঝেন না, বাংলা তফহিমুল কোরআন কিনে সূরা নসরের ব্যাখ্যায় মওদুদি সাহেব কি লিখেছে, বাংলা অনুবাদকারীরাও তাই লিখেছে, পরে দেখুন। আমি এখানে আরেকটা আমার পক্ষ থেকে আরেকটু কথা যোগ করতে চাই। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তি জিন্দেগীতে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই কথাটা এবার বলুন কার? মওদুদির। তফহিমুল কোরআনে লেখা এই কথাটা, মওদুদির লেখা, এটা যেটা কোনো কোরআনের কোনো তফসির নয়। এই কথাটা 2004 সালের বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক কোরআন মাজিদ ও তাজবীদ শিক্ষা এই বইয়ের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এবং একাধারে এই মওদুদির অনুসারীরা যতদিন জুটের শরিক দল ছিল, সরকারি জুটের শরিক দল ছিল, ততদিন এই বই আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পাঠ্য হিসাবে প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ইসলামে এই শিক্ষা দেওয়া হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এমন ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়ার অপরাধটা কি? আপনারা মওদুদির ইসলামী শিক্ষা চালু রাখতে চান না মদিনার ইসলামী শিক্ষা চালু রাখতে চান? মদিনার ইসলামী শিক্ষা কওমি মাদ্রাসা, এটা পরে আসবে আলোচনা। পাঁচটা প্রশ্নের জবাব। এক নম্বর, মাদ্রাসা কি? কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। এক নম্বর, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা কি? কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। দুই নম্বর প্রশ্ন, মাদ্রাসা কেন? আদম সন্তানকে মানুষ বানাবার জন্য। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, না কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন? মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষা। তাহলে মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষা? না, আগে কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি। এভাবে কেন বললেন? এর জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন এই কথা, মনুষ্যত্বের একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য অর্জন করতে হয় একমাত্র কোরআন শিক্ষার মাধ্যমে। মনুষ্যত্বের বৈশিষ্ট্য যারা অর্জন করে না, অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাদের মধ্যে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোন ব্যবধান থাকে না। খুব সংক্ষেপে এবং সহজে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। তসলিমা নাসরিনের নামটা বললে অনেকে ঘৃণা করে, কিন্তু উপায় নাই, ঘৃণিত হওয়া সত্ত্বেও নাম বলা ছাড়া উপায় নাই। একটা অশিক্ষিত লোক কোরআন পড়া শিখেছিল, পড়তে পড়তে যখন শয়তানের নাম কোরআনে পাইল, তখন বলে শয়তানের চেয়ে তো অন্তত আমার দাদা ভালো ছিল, এই জন্য কোরআনের যত জায়গায় শয়তানের নাম। নাম পাইল, সব জায়গায় শয়তান নামটা কেটে তার দাদার নাম লেখে দিল। এরকম করলে হবে না, শয়তান যত খারাপ হোক না হোক না কেন, তার ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ কুরআনেও শয়তানের নাম বারবার বলেছেন। ঠিক তেমনি ভাবে তসলিমা যত খারাপ হোক না কেন, তসলিমার প্রসত্বপূর্ণ মতবাদ সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য তার নাম বলা ছাড়া উপায় নাই। তসলিমা অপরপক্ষ নামক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, সুতরাং স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে প্রত্যেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি ঢাকার মুসলমানদের, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে পেটে বাচ্চা নেবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেবে, এমন এমন পেট মানুষের হয় না কুকুরের হয়? তসলিমার, তাহলে তসলিমার মতবাদটা মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? তসলিমা একটা পশুত্ববাদ আবিষ্কার করলো কেন, উদ্ভাবন করলো কেন, যেহেতু অশিক্ষিতা ছিল, শিক্ষিতা হয়েও পশুত্বপূর্ণ মতবাদ কেন উদ্ভাবন করলো? একমাত্র কারণ, যতই শিক্ষিতা হোক না কেন, কোরআন শিক্ষার পরশ পায়নি। কোরআন শিক্ষার পরশ, তাহলে প্রমাণ হইল যে যত শিক্ষাই শিখো না কেন, কোরআন শিক্ষার পরশ না পাইলে মানুষ হতে পারো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্মগত মানুষগুলিকে বৈশিষ্ট্যপূর্ণ মানুষে রূপান্তরিত করেছেন। দুই প্রশ্নের জবাব হইল কিনা? এক নম্বর মাদ্রাসা কি? কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। দুই নম্বর মাদ্রাসা কেন? আদম সন্তানকে মানুষ বানাবার জন্য। মাদ্রাসা কেন? আদম সন্তানকে মানুষ বানাবার জন্য। তসলিমার মতবাদ মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার সোয়া পাওয়ার অভাবে? এর বেশি কথা বলার সময় আমার হাতে নাই। এবার তিন নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ যদি বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দীন, তাহলে এর অর্থ দ্বারা তো একদল মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য বের হয়ে যাও, কিন্তু আল্লাহ তা না বলে লিয়াতাআল্লামু ফিদ্দীন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বললেন কেন? এটা বোঝাবার জন্য যে শুধু এলিম শিক্ষা করা কোরআন শিক্ষার বৈশিষ্ট্য নয়, এলিম অনুপাতে আমল করা কোরআন শিক্ষার বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুপাতে আমল করা। এবার বলুন, কওমি মাদ্রাসার শতকরা কতটা ছাত্র দাড়ি মুন্ডায়? আমল হইল কিনা? কওমি মাদ্রাসা বোর্ডে, বোর্ডের পরীক্ষা যখন চলে তখন ছাত্রদেরকে কিতাবের পাতা ছিঁড়ে চুরি করে, বিদ্যা চুরি করে পরীক্ষা দেওয়া দিয়ে পাশ করার থেকে ফিরাবার জন্য কি পরিমাণ দাঙ্গা বাহিনী লাগে? কারণ কি? এখানে কোরআন শিক্ষার বৈশিষ্ট্য বিদ্যমান, এখানে কোরআন শিক্ষার বৈশিষ্ট্য বিদ্যমান। কোরআন শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল। এই বৈশিষ্ট্য যে মানব গোষ্ঠী অর্জন করতে পারে তারাই একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে। কওমি মাদ্রাসার ছাত্রদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি দুর্নীতি করলে কাল হাশরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কি জবাব দেব? এটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসায় বিদ্যমান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পেটে বড্ড খিদা লেগেছিল, এক রাখালকে দেখলেন, ছাগলের রাখাল, একটা ছাগলের দুধ পান করে নিজে দুধ দোহন করে নিজে পান করলো। খলিফা উমর ছাগলের রাখালকে বললেন, ভাই তোমার আরেকটা ছাগল দোহন করে আমাকে পান করতে দাও। রাখাল বলে, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি বেতনভোগী রাখাল, আমার পান করার দুধটাও আমার বেতনের অন্তর্ভুক্ত, তুমি এই ছাগলের পালের মালিকের সাকর নও, সুতরাং তোমাকে দিতে পারবো না। খলিফা উমর তাকে পরীক্ষা করার জন্য বললেন, তাহলে একটা দুধের ছাগল আমাকে বিক্রি করে ফেলো, আমি দুধ পান করে আমি ক্ষুধা নিবারণ করি, আর একটা ছাগলেরও আমি মালিক হয়ে যাই, আর তুমিও বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য অতিরিক্ত পেয়ে যাবে। মালিক যদি জিজ্ঞেস করে একটা ছাগল কম কেন, বলবে বাঘে খেয়ে ফেলেছে। এবার ছাগলের পালের রাহাল বলে, এই বেটা মুসাফির দ্বারা কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন একটা ছাগল কি করেছিলে, তখন কি বলতে হবে বলে যায় বলে যা বলুন তো। একটা ছাগলের রাখালকে দুর্নীতির থেকে মুক্ত রাখলো কোন শিক্ষা? সুতরাং কোরআন শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার বিকল্প ব্যবস্থা না। এই কারণে কোরআন শিক্ষাকে ভয় পায় কারা? সকল প্রকার দুর্নীতিবাদেরা। চুরির পথে, চুরির পথে বলুন, চুরি করতে কোরআন সমর্থন দেয় না বাধা দেয়? ডাকাতি করতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, মদ খাইতে, গাঞ্জা খাইতে, খুন করতে, জিনা করতে, সন্ত্রাস করতে একমাত্র কোরআন শিক্ষা বাধা। এই জন্য সকল সকল সমস্ত চুরের দল, ডাকাতের দল, সুদকুরের দল, মদকুরের দল, গাঞ্জাকুরের দল, জিনাখানের দল, বদমাশের দল, খুনির দল, সন্ত্রাসীর দল কোরআন শিক্ষাকে ভয় পায়। মনে রাখতে হবে দুইটা কথা, মনে রাখতে হবে দুইটা কথা। একটা হলো কোরআন শিক্ষাকে ভয় পায় কারা, আর একটা হলো কেন। কোরআন শিক্ষাকে ভয় পায় সকল প্রকার দুর্নীতিবাদেরা। কেন? কারণ একমাত্র কোরআন শিক্ষা সমস্ত দুর্নীতির পথে বাধা। দুই প্রশ্নের জবাব মনে থাকবে? এবার আসুন মূল কথার দিকে যাই। মাদ্রাসা কি? কেন মানুষ বানাবার জন্য মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি? এলে মনোভাতে আমল। মাদ্রাসা শিক্ষার আদর্শ দুইটা, সুন্নতে রাসুল আর জমাতে সাহাবা। সুন্নতে রাসুল, এই দুইটা আদর্শ সারা। কোরআন শিখতে শিখতে শিখতে শিখতে তফসির একটা সাহের মুসান্নেফ হয়ে গেছে। সারা বিশ্বের আলেমরা তাকে আল্লামা বলে, কিন্তু দুই আদর্শ বিবর্জিত। সুন্নতে রাসূলের আদর্শ বিবর্জিত মুফাসসিরে কোরআন, জামাতে সাহাবার আদর্শ বিবর্জিত মুফাসসিরে কোরআন আল্লামা জারুল আজমক শরীফ, পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব সব লিখেছে, কিন্তু সুন্নতে রাসূলের আদর্শ নাই, জামাতে সাহাবার আদর্শ নাই, পথভ্রষ্ট গুমরা হয়ে গেছে। সুতরাং মাদ্রাসা শিক্ষার আদর্শ কতটা? সুন্নতে রাসূল এবং জামাতে যারা মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সুন্নতে রাসূল যে মাদ্রাসা শিক্ষার আদর্শ, তার সুন্নত। আর জামাত যে মাদ্রাসা শিক্ষার আদর্শ, কার জামাত? এবার বলুন, কাদিয়ানিরা নিজেদের নিজেরা নাম ধারণ করেছে আহমদিয়া মুসলিম জামাত কিনা? মুসলিম জামাত নাম ধারণ করেছে কিনা? কাদিয়ানিদের ধারণকৃত নামের মধ্যে জামাত শব্দ আছে কিনা? আছে। সুতরাং তারাই আহলে সুন্নাতুল জামাত। তাহলে কি পরিষ্কার হইল? দলের নামের মধ্যে জামাত শব্দের লেজ জুড়ে দিলে আহলে সুন্নাতুল জামাত হয় না, সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাঠ কাটি মানলে আহলে সুন্নাতুল জামাত হয়। মাদ্রাসা শিক্ষার আদর্শ দুইটা, সুন্নতে রাসূল, জামাতে সাহাবা, অনুসরণ করলে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই সুন্নতে রাসূলকে এবং জামাতে সাহাবাকে আদর্শ রূপে গ্রহণ না করলে চাই সুন্নি দাবি করো চাই জামাত দাবি করো, বাতিল বাতিল বাতিল, গুমরা গুমরা গুমরা। পালা রকম ভাইয়ারা সময় কম, 12 রকম স্মরণ রাখবেন। আপনাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি আনারস আর বেদানারস, রসে ভরা ফলকে বলে আনারস আর দানায় ভরা ফলকে বলে বেদানা, ঠিক তেমনি ভাবে সুন্নতে ভরা দলকে বলে ওয়াহাবি আর বেদাতে ভরা দল নাম ধারণ করেছে সুন্নি। সুতরাং সুন্নি এই সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মত? এই সুন্নিরা আহলে সুন্নাত নয়, এই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এর বেশি বলার সময় নেই আমার হাতে। মাদ্রাসা শিক্ষার আদর্শ দুইটা, সুন্নতে রসুল জামাতে সাহাবা, দুইটা আদর্শকে মাপকাঠি রূপে যারা গ্রহণ করে তারাই আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কত প্রশ্নের জবাব গেল? 60 প্রশ্নের জবাব গেল তো। এবার 5 নম্বর প্রশ্ন, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওয়ালিউনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। মাদ্রাসা শিক্ষিতরা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে। এই রকম পথ প্রদর্শনকারী একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। জানে না উদ্দেশ্য, এই জন্য বলে মাদ্রাসায় পড়লে যেহেতু ডাক্তার হয় না, মাদ্রাসায় পড়লে যেহেতু ইঞ্জিনিয়ার হতে পারে না, মাদ্রাসায় পড়লে যেহেতু বৈজ্ঞানিক হতে পারে না, এই জন্য মাদ্রাসা শিক্ষা বেকার বন্ধ করে দেওয়া দরকার। আমিও বলি স্কুল কলেজ বার্ষিকীতে পড়লে মুহাদ্দিস হবে দূরের কথা, মুফাসসির হবে দূরের কথা, মুফতি হবে দূরের কথা, ইমাম হবে দূরের কথা, মুয়াজ্জিন হবে দূরের কথা, কলেমা সহি শুদ্ধ করে বলবে দূরের কথা, আলিফ বা তা সাও সহি শুদ্ধ করে পড়তে পারে না। সুতরাং ওইগুলিও বন্ধ করে দেওয়া দরকার। কমান্ডার ছিলেন কাসিম নানুতুবি রহমাতুল্লাহ। বুঝে থাকলে বলুন, স্বাধীনতা যুদ্ধে কওমি মাদ্রাসার কোন অবদান আছে? কওমি মাদ্রাসার ছাত্রদের সমস্ত ইতিহাস জানার দরকার আছে, অবশ্যই দরকার আছে। কওমি মাদ্রাসার ছাত্রদের জানা থাকা দরকার। আমাদের কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি ছিলেন সামলির প্রান্তরে ইতিহাস বিখ্যাত সামলির যুদ্ধের মুক্তিযোদ্ধাদের প্রধান সেনাপতি। কাসিম নানুতুবি 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছিলেন কয়েকজন অনুসঙ্গী নিয়া। এর মধ্যে একজন অনুসঙ্গীর নাম ছিল মাওলানা রফিউদ্দিন। মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ নামক বস্তিতে হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। গুমবাঙ্গার পরেও বাস্তবেও সেই রেখা পাওয়া গেল এবং সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। এই জন্য বলেছিলাম, যদিও কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা রূপে আমরা কাসিম নানুতুবিকে দেখতে পাই, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাই। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুক মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহর প্রজ্বলিত বাতি, রাসূলের প্রজ্বলিত বাতি নিভিয়ে ফেলার জন্য যারা ফু মারবে তাদের মুখ পুরা যাবে। এরকম ফু মেরেছিল এবং মুখ ফুরা গিয়েছিল সেই ইতিহাস বলার সময় আমার হাতে নেই। আমি শুধু দুইটা প্রশ্নের জবাব দেবো। একটা হলো যে আল্লাহ রসুল দাগ দিয়েছিলেন, সেই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা গড় নির্মাণ করা হয়েছিল। এটা কি পুঁথির জুড়ে পড়া কোন পুঁথির কথা না ঐতিহাসিক ভিত্তি আছে? কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট উর্দু ইতিহাস নাম তারিখে দারুল উলুম দেওবন্দ বাংলাদেশ সরকার পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস সেই বাংলা অনুদিত গ্রন্থের ভূমিকায় সুস্পষ্ট ভাষায় লেখা আছে, সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্নে প্রদত্ত হাতের লাঠি মুবারক দ্বারা অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করা হয়েছে। সুতরাং মুখস্থ কথা না, ঐতিহাসিক সত্য। দুই নম্বর প্রশ্ন হলো, দেওবন্দ মাদ্রাসার গড় বানাবার জন্য যদি আল্লাহ রাসূল সেখানে আসতে পারেন তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন? আর বাইতুল মুকাররমে আসতে পারবেন না কেন? এবং আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? এই এক প্রশ্নের জবাব দুই তিন মিনিটে দিয়ে শেষ করে দেব। এক প্রশ্নের জবাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় বানাবার জন্য যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দাগ দিতে আসতে পারেন আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? বাইতুল মুকাররমে আসতে পারবেন না কেন? আর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন? আমি জিজ্ঞেস করি, দেওবন্দের মাটিকে দাগ দেওয়ার জন্য মদিনায় সাইত নবীকে যদি আসতে হয় তাহলে নবীর বুজুর্গি হয় না? মদিনাতে থেকেই যদি স্বপ্ন যুগে দাগ পৌঁছে দিতে পারেন তাহলে বুজুর্গি হয়? তাহলে নবীর বুজুর্গি মানলে এসেছিলেন বলা যাবে না, আর এসেছিলেন বললে নবীর বুজুর্গি মানা হয় না। তারপরে যদি কেউ জিদ ধরে বলতে চায় যে দেওবন্দে যেভাবে নবী এসেছিলেন সেভাবে আমাদের মিলাদ শরীফেও আসেন, বাইতুল মুকাররমেও আসেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতেও আসেন, তাহলে এবার জিজ্ঞাসা করতে চাই, মেরাজের রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের এক জমায়েতে একত্র করে দিলেন বাইতুল মুকাদ্দাস। কোন নবী বাদ ছিলেন না সেখানে সেদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সমস্ত নবীগণ জমাতবন্দী হয়ে দুরাকাত নামাজ আদায় করুন। সেই পয়গম্বরী নামাজের জমাতে আর কোন নবীকে ইমামতি করার অধিকার দেওয়া হয়নি, একমাত্র আমাদের নবী ছাড়া। ঘটনা শুনেছেন কোনদিন? ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে বলুন, আমাদের নবী যেখানে আসেন সেখানে কোন নবীর ইমামতির অধিকার থাকে? তাহলে বাইতুল মুকাররমে যদি জুম্মার দিন নবী আসেন প্রফেসরের প্রতিক্রি থাকে? আল্লাহ আপনারা এত সুন্দরে।